يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن من شيعته لإبراهيم إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة تريد كنتم تريدون ونبي حياج الأسدي قال قال لي علي رضي الله تعالى عنه قال ألا أبعثك ألا أبعثك بما بعثني رسول الله صلى الله عليه وسلم أن لا تدع تمثالا إلا طمسته ولا قبرا مشرفا إلا صفيته رواه مسلم وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين ولا تلحق قبائل من أمتي بالأوثان رواه مسلم ورواه أبو داود والترمذي যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি প্রতিদিন শোক দিবস আর মৃত্যু দিবসের ঘোষণাধ্বনির মধ্যেও আমাদেরকে বাঁচিয়ে রেখে জিলহাজের এই পুণ্যময় দশকের একেবারে ঈদ উল আজহার প্রাক্কালে আজকের জুমায় সকলকে সমবেত তৌফিক দান করেছেন সকলেই বলি আমিন আল্লাহুম্মা আমিন। আজকে সকালেও আমরা শোক সংবাদ শুনেছি মাইকে, প্রতি মুহূর্তে এই এলাকাতেই এত মানুষ মরছে, কখন যে আমাদের পালা আসবে আল্লাহ ভালো। যাবতীয় দরুদ ও সালাম সেই নবী শানে যিনি আমাদেরকে আজ থেকে 4000 বছর পূর্বে পিতা ইব্রাহিমের ঐতিহাসিক এবং অতুলনীয় অনুপম আত্মত্যাগের ইতিহাস জানিয়ে দিয়ে বিশ্ব মুসলিমকে আল্লাহর জন্য প্রণত হওয়ার বিনীত হওয়ার দিকে উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন এবং দুনিয়ার মানুষকে শান্তির পথ দেখিয়েছেন, সে শেষ নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই যাবতীয় দরুদ ও সালাম। আজকে যখন আমরা এখানে খুতবা দিচ্ছি তখন সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 25 লক্ষাধিক মানুষ আরাফাতের প্রান্তরে হাজির হওয়ার জন্য মিনায় সেই কোরবানির স্থলে হাজির হয়ে গেছেন। আজ সকালে দুপুরের মধ্যেই তারা সেখানে সবাই পৌঁছে গেছেন, আগামীকাল সেখানে হজ হবে, আগামীকাল আরাফার দিন, সবাই আপনারা কালকে সিয়াম রাখবেন। قال رسول الله صلى الله عليه وسلم صوم يوم عرفة احتسب ان يكفر سنة التي قبله وبعده يوم عرفة অর্থাৎ আরাফার দিনের সিয়াম এর নেকি কত হবে এ বিষয়ে আমি মনে করি বিগত এক বছরের এবং আগামী এক বছরের গোনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবে। এই হাদিস পালন করবেন। আগে আমরা আরাফার দিন দেখতে পাইতাম না, তাই আমরা হজের বা ঈদুল আজহার একদিন আগে সিয়াম রাখতাম। নিঃসন্দেহে যারা রেখেছেন তারা নেকির হকদার হয়েছেন, কারণ তারা জানতেন না। এখন আমরা চোখে দেখতে পাচ্ছি কালকে হজ হচ্ছে, এখন তো আর বলা যাবে না যে একদিন পরে রাখেন। সেই জন্য হাদিসে যেহেতু ইয়াম আরাফা শব্দ এসেছে, ইয়ামত তাসে শব্দ আসেনি, নবম জিলহজ বলা হয়নি, আরাফার দিন বলা হয়েছে। যেহেতু বান্দা আরাফাকে দেখতে পাচ্ছে চোখের সামনে টেভির পর্দায়, তাহলে এখন তো আর গোপন করা যাবে না। অতএব আগামী কালকে সবাই সিয়াম রাখবেন। এর উদ্দেশ্যটা হবে এই যে শুধু 25 লাখ মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আরাফাতের ময়দানে হাজির হয়নি, বরং তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে বিশ্ব প্রান্তের কোটি কোটি মুসলমান সবাই। এই বিশ্ব মুসলিম ঐক্যের এই প্রণোদনা, এই উৎসাহ, এই প্রেরণা সৃষ্টির উদ্দেশ্যেই কিন্তু মূলত এই ইয়ামে আরাফা সিয়াম রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আজকে মুসলমানের একদল মুসলমান নির্যাতিত, নিপীড়িত এবং তারা কিভাবে নিগৃহীত হচ্ছে সবাই আমরা জানি। তাদের জন্য দরদ করে দোয়া করার লোক আজকে নাই। যদি বিশ্বে মুসলমানরা নির্যাতিত হতেই থাকে তাহলে মুসলমান তো একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে। এজন্য এমন একটি বিধান দেওয়া হয়েছে যে অন্তত ধর্মীয় কারণে আমরা প্রত্যেক মুসলিম ভাইয়ের প্রতি সহানুভূতিশীল হতে বাধ্য। সিয়াম রাখার মূল কিন্তু এটাই হল প্রেরণা। এটা যদি প্রেরণা না থাকে তাহলে সিয়াম রাখার কোন অর্থ হবে না। খেয়াল রাখবেন, এই নিয়তটা ঠিক রাখবেন। আমরা নবী ইব্রাহিমের স্মৃতিকে বছরে বছরে মনে করার জন্য ঈদুল আজহা পালন করে থাকি, কোরবানি দিয়ে থাকি। আমাদের ঈদুল আজহা কতটুকু আল্লাহর কাছে কবুল হয় আমাদের নিজেদের আচরণ সামনে রাখলেই আপনি নিজেই জবাব দিতে পারবেন। কারণ আল্লাহ পাক আগেই বলে দিয়েছেন, তোমাদের কোরবানির গোশত, হাড্ডি, রক্ত আমি খাই না, আমার কাছে ওগুলো পৌঁছে না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমার কোরবানির পশুর গোশত, তার রক্ত আমার কাছে পৌঁছে না, বরং তোমাদের হৃদয়ের গভীরতম প্রদেশে লুক্কায়িত তাকওয়া, আল্লাহ ভীরুতা, ওটাই আমার কাছে পৌঁছে। ইব্রাহিম আল্লাহ ভীরু ছিলেন। আমরা যদি আল্লাহ ভীরু না হয়ে অন্য কিছুর প্রতি আনুগত্য করি তাহলে গোশত খাওয়া সিলেফ গোশত করেই হবে, কোরবানি হবে না। কোরবানির অর্থ হচ্ছে নৈকট্য হাসিল করা। ইব্রাহিম নিঃসন্দেহে ভালো মানুষ ছিলেন, আমরা বিশ্বাস করি। তার অতি বড় শত্রুরাও ইব্রাহিমকে খারাপ মানুষ বলে নাই। ইহুদি নাসারারা সমস্ত নবীকে খারাপ বলেছে, কিন্তু ইব্রাহিমকে তারা তাদের পিতা বলে। খ্রিস্টানরাও ইব্রাহিমকে পিতা বলে, ইহুদিরাও ইব্রাহিমকে পিতা বলে, মুসলমানরাও ইব্রাহিমকে তাদের পিতা বলে। এই ইহুদি, এদের কাছে কোন নবী ভালো মানুষ না। তাদের বইপত্র পড়লে এমন এমন ধারণা জন্মে যেটা আসলে মানুষ কিনাতে সন্দেহ হয়। তাদের বড় বড় লিডাররা এগুলো ধর্মনেতারা লিখে গেছে, কিন্তু ইব্রাহিম সম্পর্কে সবাই একমত যে তিনি সবার সর্বজনশ্রদ্ধ একজন ব্যক্তিত্ব। এই জন্য তাকে আবুল আম্বিয়া বলা হয়, সমস্ত নবীদের পিতা বলা হয়। আর আমাদের সম্পর্কে বলা হচ্ছে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম মুসলিমিন, তিনি আমাদের খাস করে মুসলিম উম্মার পিতা। এটা একবারে কোরআনে সূরা হাজার 78 নম্বর আয়াতে পৃষ্ঠা বলে দেওয়া হয়েছে। এখন যদি প্রশ্ন করি, এত একটা ভালো মানুষ, তার যুগে নমরুদ ছিল রাজা, তিনি কোন রাজা হতে পারেন নাই, জনগণ তাকে ভোট দিয়ে কেন প্রেসিডেন্ট বানায় নাই। যদি তার জীবনী আলোচনা করা যায় দেখা যাবে তার চাইতে নির্যাতিত মানুষ আর কেউ ছিল না। যারা আমাদের লিখিত বই পড়েছেন নবীদের কাহিনী ও ইব্রাহিমের সম্পর্কে পড়ে দেখবেন, জীবনটা আমরা দুই ভাগে ভাগ করে দিয়েছি, একটা হিজরতের জীবন, একটা তার বাপদাদার জীবন। এই দুই জীবনে তিনি কত বেশি নির্যাতিত হয়েছেন তার তালিকা আমরা একটা দিয়ে দিয়েছি। এই মানুষটা 200 বছর বেঁচে ছিলেন, কিন্তু কেউ তাকে সমর্থন করে নাই। নিজের স্ত্রী সারা এবং ভাতিজা লুত ব্যতীত প্রকাশ্যে তার প্রতি সমর্থক কেউ ছিল না। তা তো বলতেই হবে, সমর্থন মানুষ তাকেই করে যে ভালো মানুষ, আর মানুষ মুখ ফিরিয়ে নেয় সেখান থেকে যে মন্দ মানুষ। তাহলে কি আপনি বলবেন ইব্রাহিম খুব মন্দ মানুষ ছিলেন? বলতে হবে তো তাই। ভোটের রাজনীতি আপনারা করেন, একটা ভোট বেশি পেলে মনে করেন খুব ভালো মানুষ হয়ে গেল, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এটা আপনাদের স্লোগান তো মুহূর্তেই আছে। নবী ইব্রাহিমের আদর্শ কি ছিল, তার সংগ্রামটা কি ছিল? অনেকেই মনে করেন সংস্কারক ব্যক্তিত্বের জীবদ্দশায় যদি কোনো আন্দোলন সফল না হয় তাহলে তিনি ব্যর্থ, এটা ভুল ধারণা। সংস্কারক যদি সঠিক পথে থাকেন, তার জীবদ্দশায় তিনি যদি নির্যাতিত হন, তার মৃত্যুর পরে হাজার হাজার মানুষ তার অনুসারী হয়ে যায়, ইব্রাহিম তার বাস্তব প্রমাণ। তার জীবদ্দশা তো অনুসরণকারী হয় নাই, তার মৃত্যুর পরে সারা বিশ্বব্যাপী ইহুদি নাসারা মুসলমান সকল ধর্মীয় সম্প্রদায়ের মানুষরা সবাই ইব্রাহিমের অনুসারী, কিন্তু ইব্রাহিম এটা দেখে যেতে পারেন নাই। কি ছিল সে আদর্শ যে জন্য সকল দুনিয়ার মানুষ তার প্রতি মাথা নত করে? ইব্রাহিম আলাইহিসসালামের বিষয়ে পুরো খুতবা আপনারা ঈদুল আজহাতে শুনবেন, একটা অংশ খালি আমি আজ থেকে আপনাদেরকে বলে দিই। তার সংগ্রামের মূল টার্গেট ছিল দুটা, মানুষকে সৃষ্টি পূজা থেকে স্রষ্টা পূজার দিকে নিয়ে যাওয়া। আল্লাহ পাক এই মানুষকে আশরাফুল মখলুকা শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন, এই মানুষ আর একটা সৃষ্টির কাছে মাথা নত করতে পারে না। আর দ্বিতীয় ছিল সাকার কোন বস্তুর থেকে আকারহীন, সামনে দেখা যায় না অদৃশ্য মহাসত্তা আল্লাহর প্রতি মানুষকে মানুষের মাথাকে নত করানো। কারণ যাকে দেখা যায় তার প্রতি মানুষের শ্রদ্ধাবোধ ভক্তি ভালোবাসা এবং ভয় অত্যন্ত সাময়িক, টেকসই হয় না। কিন্তু যাকে দেখা যায় না তার প্রতি একটা আবেগ ভক্তি ভয় আলাদা রকম থাকে। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে নেতাকে মানুষ কোনদিন টিভিতে দেখে না, সেই নেতাকে দেখার জন্য লক্ষ মানুষ জমা হবে। আর যে নেতাকে দৈনিক সকালে টিভিতে রাত্রে টিভিতে দিনবেলা টিভিতে সবসময় দেখে, ওই নেতা এসে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখতে যায় না, কেউ তো রোজই দেখি। দেখার মধ্যে আগ্রহ কমে যায়, আর তার বক্তব্য শুনলে কথা শুনলে বারবার একদিন দেখার না করলে তার প্রতি অটোমেটিক্যালি শ্রদ্ধাবোধ কমে যায়। এজন্য তো দেখা যায় মানুষ মরে গেলে তার ছবি নিয়ে মূর্তি নিয়ে আমরা পাগল হয়ে যাচ্ছে। জীবদ্দশায় কিন্তু কোনো খাতির করে নাই, মরার পরে এখন তার ছবিগুলো মূর্তি সহ সারা শহর যেখানে সেখানে পোস্টারে। এজন্য অদৃশ্য সত্তা মহান আল্লাহ, তাকে মানুষ যত বেশি ভয় করবে, তার বিধানকে যত বেশি মানুষ মহব্বত করে কোলে টানবে, অন্য কারো বিধানটা নেবে না। আর আল্লাহ প্রেরিত বিধানের প্রতি মানুষের আনুগত্য যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত এই মানব সমাজে শান্তি আসতে পারে না। আর এই সংগ্রাম তিনি সারা জীবন চালিয়ে গেছেন, নমরুদের ভয়ে প্রকাশ্যে তাকে মানুষ সমর্থন করতে পারেনি বটে, কিন্তু অন্তর যে বহু মানুষের তার প্রতি ছিল তার প্রমাণ পাওয়া যায় তার মৃত্যুর পরে। একবারে নগদ জাহিলিয়াত তার সামনে ছিল, তার বাপ বাপ ছিল সমস্ত ইরাকের কালেডীয় সাম্রাজ্যের প্রধান পুরোহিত ধর্মমন্ত্রী, তার ইঙ্গিতে বাদশাহ নমরুদ সবকিছু করতেন বলা যেতে পারে, অন্তত ধর্মীয় বিষয়গুলোতে। এই মানুষটার ঘরেই আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিসসালামকে পাঠালেন। আল্লাহর ভাষায় ইব্রাহিম সম্পর্কে কোরআনে বহু জায়গায় বলা হয়েছে, সূরা সফফাত যেখানে কোরবানির কথা বলা হয়েছে ওখানেই ইব্রাহিম সম্পর্কে যে আলোচনা আল্লাহ পাক নিয়ে এসেছেন তার একটা অংশ আপনাদেরকে আমি বলে দিচ্ছি। ওয়াইন্না মিন শিআতিহি লাইব্রাহিম, সৎকর্মশীল বান্দাদের মধ্যে একজন হলেন ইব্রাহিম। যিনি তার প্রভুর কাছে এসেছিলেন কলবে সেলিম নিয়ে, অর্থাৎ প্রশান্ত হৃদয় নিয়ে, যার হৃদয়ের মধ্যে কোন শির্ক বিদাতের কোন সংস্রব ছিল না। মাযা তাআবুদুন, যখন তিনি তার বাপকে এবং তার কওমকে বললেন আপনারা কিসের ইবাদত করেন, আইফকান আলিহাতান কুনতুম তুরিদুন, আপনারা কি আল্লাহকে বাদ দিয়ে অসংখ্য উপাস্য আকাঙ্ক্ষা করেন। শেষে যে তিনি বলছেন আতাআবুদুন মা তানহিতুম, আল্লাহ খালাকাকুম আমা তাআমালুন, হে আব্বা আপনি নিজে হাতে যে মূর্তি তৈরি করেন আপনি সেখানে যে ইবাদত করেন, অথচ আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এবং যত কিছু কাজ আপনি করছেন সমস্ত কর্মের মূল সৃষ্টিকর্তা তো আল্লাহ, আল্লাহ হলেন খালেক আমরা হলাম ফাইল, সমস্ত কাজ সৃষ্টিকর্তা আল্লাহ, ভালোরও সৃষ্টিকর্তা আল্লাহ, মন্দেরও সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু এটা করি আমরা বলি আমরা জান্নাত পাই অথবা জাহান্নাম পাই। আল্লাহ কাউকে ঘাড়ে ধরে মসজিদ ঢুকিয়ে দেবে না, আল্লাহ কাউকে ঘাড়ে ধরে সিনেমা হলেও ঢুকাবেন না, কিন্তু ভালো মন্দ দুটা সৃষ্টিকর্তা তিনি, যেহেতু আমরা নিজের ইচ্ছা এটা করি আর সে কারণে আমাদের উপরে এর সওয়াব অথবা গজবের আমাদের হকদার হতে হবে দুনিয়াতে এবং আখেরাতেও। দুনিয়াতেও শাস্তি পাবো চুরি করলে, আখেরাতেও শাস্তি পাবো জাহান্নামে গিয়ে, যেহেতু এটা আমি নিজের ইচ্ছা করেছি। এই কথার কোন জবাব নাই, কওমের নেতারা এবং নিজের পিতা জবাব দিতে পারলেন না, যেখানে যষ্টি যেখানে অচল, যুক্তি যেখানে অচল যষ্টি সেখানে সচল, বাংলা একটা প্রবাদ আছে, যেখানে যুক্তিতে মানুষ ব্যর্থ হয় তখন লাঠি উঁচে করে। তাই হল তারা বলল কালুবনু লাহু বুনিয়ানান ফালকুহু ফিল জাহিম, তোমরা হুতাশন তৈরি করো এবং ওই প্রজ্বলিত আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলে আগুনে পুড়ে নিশ্চিহ্ন করে দাও, যে বাপের বিরুদ্ধে কথা বলে, যে দেশের রাজার বিরুদ্ধে কথা বলে, যে আমার সবাইকে পাগল বলে, এ রাখা দরকার নাই। কারণটা কি? যুক্তিতে হেরে গেছে, জবাব দিতে পারছে না, তো শেষকালে নিশ্চিহ্ন করে দিতে হবে। ফারাদু বিহি কায়দান ফাজাআলনাহুমুল আসফালিন, আল্লাহ বলছেন ওরা রাষ্ট্র মিলে খুব পরিকল্পনা করলো আমার ইব্রাহিমকে নিশ্চিহ্ন করার জন্য, কিন্তু আমি ফাজাআলনাহুমুল আসফালিন, আমি ওদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ, আগুনে পড়লো বটে কিন্তু আগুন তো কার সৃষ্টি? আল্লাহ সৃষ্টি নয় কি? অকুল্না ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের উপরে তুমি শান্তি দাও, ঠান্ডা হয়ে যাও, কিছুই করতে পারলো না। এই যে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা, গভীর ভরসা, গভীর তাওয়াক্কল, এটাই হল ইব্রাহিমের আদর্শের মূল বিষয়। সৃষ্টিকর্তার উপরে তাওয়াক্কল সৃষ্টি করবে, এটাই তো স্বাভাবিক কথা। তো সৃষ্টি যদি আর এক সৃষ্টির উপরে ভরসা করে সে তো মূর্খ, এইটুকু তিনি বুঝাতে চেষ্টা করেছিলেন। এবার আসেন, যে ইব্রাহিম মূর্তি ভাঙলেন, মূর্তি ভাঙার সময় তিনি কি বলছেন? আলা তাকুলুন, আলা তান্তাকুন, এই মূর্তি কথা বলছো না কেন? কথা বলবে কি? সবগুলো ভেঙে দিল, কুড়ালটা বড়টা গলা ঝুলিয়ে রাখলো, তো লোকেরা সে জিজ্ঞেস করলো কি মূর্তি কে ভাঙলো? উনি বললেন ফালাহু কবিরুহুম, ও যে বড় দেবতাটা ওই তো ভেঙেছে, কেন ভাঙলো? দেখো না তার গলায় তো কুড়াল ঝুলানো আছে, প্রমাণ তো মজুদ। তোমাদের আইন তো এটাই বলে যার হাতে অস্ত্র পাওয়া যায় তাকেই তো আসামি হিসেবে গণ্য করতে হয়, তো ওর হাতেই অস্ত্র দেখা যাচ্ছে, ঘাড়ে ঘরে বসে আছে, ওই তো সেটাগুলো ভেঙেছে, বড়টা তো ঠিকই আছে। তখন কওমের নেতারা বলছে ও কি কথা বলতে পারে না, ভাঙতে পারে? তো ইব্রাহিম বলল যে কথাই বলতে পারে না, ভাঙতেও পারে না, নিজেকে বাঁচাতে পারে না, অন্যকে রক্ষা করতে পারে না, সে তোমাদের দেবতা কেমন করে হয়? নিজেকেও বাঁচাতে পারল না, অন্যকেও বাঁচাতে পারে না, তার সামনে সব মূর্তিগুলো ভেঙে ফেলে দিল একজন লোক এসে, ওটা কিছুই করতে পারলো না, অথচ তোমরা তার বুঝা করো কেন? ব্যাস, আর তো তোমার জবাব নাই, এখন ওকে পড়াও, জ্বালাও, শেষ করো। যুগে যুগে এটাই হয়ে আসছে, দুর্বল মানুষের কোন আইন কানুন নাই, যাবতীয় আইন কানুন সব সবল মানুষের জন্য। তাই তো দেখা যায় লক্ষ লক্ষ মানুষকে ইরাকে হত্যা করার পরও আমেরিকা সাধু, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করার পরও তারা সারা দুনিয়া হত্যাযজ্ঞ চালাচ্ছে, এরপর আলহামদুলিল্লাহ তারা কত ভালো মানুষ, আর আমাদের মাহবুদ হলো তারাই, আমাদের নেতারা সব সেখানে যে ইবাদত করে, মাসে একবার করে তারা আমেরিকা ঘোরে। ও আহ বি করতা হায় হো যাতা হায় বদনাম, ও কতল ভি করতা হায় তো চর্চা নাই হতা। উর্দু কবি বলছেন, একজন যদি উহ করে তাহলেও সে বড় আসামি হয়ে যায়, কিন্তু একজন যদি হত্যাও করে কোন চর্চা হয় না, কোন প্রচার হয় না। এই তো দুনিয়ার নিয়ম। ইব্রাহিম ছিলেন গরিবের বান্ধব, মজলুম মানবতার জন্য তিনি সারা জীবন দিয়ে দিয়েছেন, কিন্তু জালেম সরকার এবং জালেম লোকেরা কখনোই তাকে বরদাস্ত করে নাই। তাই তার যুক্তির সামনে টিকতে না পেরে অবশেষে সিদ্ধান্ত হল আগুনে পুড়িয়ে মারো তাকে। আগুনে যখন তিনি পুড়লেন না উঠে এলেন, তখন তিনি দেখলেন এই সমাজে আর বাস করা যাবে না। এবার তিনি বলছেন, ইন্নি জাহিবুন ইলা রাব্বি সাইহাদিন, আমি চললাম আমার প্রভুর দিকে, নিশ্চয় তিনি আমাকে সুপথ প্রদর্শন করবেন। এইবারে তিনি এলেন মুসেল থেকে, জন্মস্থান মুসেল ইরাকের, সেখান থেকে চলে এলেন তিনি জর্ডানের কাছাকাছি, যেটাকে ফিলিস্তিন বলা হচ্ছে, আগে বলা হচ্ছে আরিহা। সেখানে আসার পরে তিনি কেউ নাই, আল্লাহ কাছে কান আল্লাহ রব্বে হাবলি মিনাস সালিহিন, একাকি পড়ে আছি কেন, কেউ নাই, তুমি আমাকে একটা সন্তান দাও, সৎকর্মশীল সন্তান। বাশশার না হবে গোলাম হালিম, তখন আমি তাকে একটা সহনশীল ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। এই সন্তানটাই হচ্ছে ইসমাইল। কোন কারণে তিনি জন্মস্থান ত্যাগী হলেন, কেন তিনি বহিষ্কৃত হলেন, যখন তিনি বেরিয়ে আসতেছেন নিজের কওমের কাছ থেকে, তিনি যে বিদায়ী ভাষণটা দিয়েছিলেন আল্লাহ পাক ওটাও রেকর্ড করে আমাদেরকে শুনিয়েছে। সূরা মুমতাহানা পড়ে দেখুন, চার নম্বর আয়াত, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قال لقومه যখন ইব্রাহিম এবং তার সাথীরা তার কম থেকে বিচ্ছিন্ন হয়ে বেরিয়ে আসলো, তখন তারা বলেছিল وبدا بيننا وبينكم العداوه والبغضاء حتى تؤمنوا بالله وحده হে আমার কম, তোমাদের সঙ্গে আমার আজকে বিচ্ছিন্নতা বিঘোষিত হলো, যতক্ষণ পর্যন্ত না তোমরা এক আল্লাহর আনুগত্য করবে, এক আল্লাহর ইবাদত করবে। এই বলে তিনি বেরিয়ে এলেন, তার মাধ্যমে আবাদ হলো একই সঙ্গে দুই নবুয়তের গৃহ। তার বড় ছেলে ইসমাইলের মাধ্যমে আবাদ হলো মক্কা, তার ছোট ছেলে ইসহাকের মাধ্যমে আবাদ হল ফিলিস্তিন। মক্কা এবং সিরিয়া পর্যন্ত বিশাল আরব ভূমি, তারই বংশধরের মাধ্যমে আস্তে আস্তে তৌহিদের চাষ হতে থাকল। আর ইসমাইলের সেই চাষ করা জমিন যা মক্কা আল মুকাররম হিসেবে পরিচিত, সেখানেই আজকে লাখো মানুষের জমায়েত। যেদিন ইসমাইলকে তিনি রেখে এসেছিলেন, একটা মানুষের সন্ধান সেখানে ছিল না। ইসমাইল এবং তার মা হাজেরাকে রেখে আল্লাহ নবী ইব্রাহিম যখন চলে আসতেছেন, হাজেরা বলছেন, আপনি আমাদেরকে এইভাবে রেখে কোথায় যাচ্ছেন? ব্যথিত পিতা ইব্রাহিম কোনো কথা বলতে পারেননি সেদিন। তিনি আস্তে আস্তে স্ত্রী হাজেরা থেকে দূরে সরে এলেন, চোখের আড়াল হয়ে যখন গেলেন, এই মুহূর্তে হাজেরা বলছে, তাহলে আপনি আল্লাহর হুকুমে আমাকে এখানে রেখে যাচ্ছেন এইভাবে, এই বিজন ক্রান্তরে, মানুষ জমিনহীন, শস্যহীন, মনুষ্যহীন, এই বিজন ক্রান্তরে একাকি ছোট দুগ্ধবর্ষ বাচ্চা নিয়ে এক থলে খেজুরার এক মশক পানি কয়দিন থাকবে, এইভাবে কেন রেখে যাচ্ছেন আমাদেরকে, তাহলে কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? ইব্রাহিম খালি মাথা নাড়েন, হা, মুখে তো কথা বলা যাচ্ছে না, ভিতরে ব্যথার, বেদনার, শোকের পাহাড় চেপে রেখে কোন বাপ কি কথা বলতে পারে? শুধু মাথা নিয়ে বললেন, হ্যাঁ আল্লাহ হুকুমে রেখে যাচ্ছি। সঙ্গে সঙ্গে ইমান দীপ্ত মহিলা হাজরা বলে উঠলেন, ফালাই ইউজাইয়ানি আল্লাহ, যদি আল্লাহর হুকুমে আপনি করে থাকেন, নিশ্চয়ই আল্লাহ কখনই আমাদেরকে ধ্বংস করবেন না। কি আকিদা, আল্লাহর প্রতি কি দারুণ তাওয়াক্কুল, যেমন স্বামী তেমনি স্ত্রী। বুখারী শরীফে আহাদিসুল আম্বিয়া অধ্যায়টা পড়ে দেখুন, বিশাল লম্বা হাদিস ইবনে আব্বাস থেকে এসছে, যেখান থেকে নিয়ে নবীদের কাহিনীতে আমরা দিয়ে দিয়েছি। হাজারা ফিরে গেলেন, দুদিনের মধ্যেই সব শেষ, খেজুরও শেষ, পানিও শেষ, পাগল মতো হয়ে গেছেন। কি করে সন্তান বাঁচাবে? মায়েরা নিজেদের চাইতে সন্তানকে বেশি ভালোবাসে। একবার সাফা পাহাড়ের মাথায়, একবার মারোয়া পাহাড়ের মাথায়, আমরা হিসাব করে দেখেছি, এখনকার হিসাবে 3.5 কিলোমিটার রাস্তা হয় সাফা থেকে মারোয়া। এই পুরা রাস্তা তিনি 7 বার ঘুরেছেন, দৌড়াইছেন। যদি একটা মানুষের সন্ধান পাওয়া যায়, যদি একটু কাফলাকে দেখতে পাই, যদি একটু পানি নিয়ে আমার বাচ্চাটাকে বাঁচাতে পারি। শেষবারে সপ্তম পার মারোয়াতে ওঠার পরে তিনি দেখলেন, তাকিয়ে পানি বেরোচ্ছে, পানি করতে গেল, তাকিয়ে দেখেন অদূরে একজন মানুষ বসা আছে। উনি ভয় পেয়ে গেলেন, নীরবে নিভৃতে হঠাৎ করে একটা মানুষ, ভয়ে কোনো কারণ নাই। জিব্রিল নিজে আওয়াজ দিলেন, লা তাখাফি, ভয় পেও না, তোমার এই সন্তান একদিন এইখানে কাবা গৃহ নির্মাণ করবে এবং তার বাপকে সাথে করে নিয়ে, ভয় করো না, আল্লাহ তোমাদের কখনই ধ্বংস করবেন না। সেই পানি, সেই অলৌকিক পানির উৎস ধারা, চিরন্তন উৎস ধারা জমজম আজও প্রবাহিত হচ্ছে। 4,500 বছর ধরে জমজমের পানি মানুষ উঠাচ্ছে, 1 ইঞ্চি পানি পর্যন্ত আজ পর্যন্ত কম হয় নাই। সুবহানাল্লাহ, এই পানির গুণাগুণ এত বেশি, জার্মান পণ্ডিত নাস্তিক সে রোগে জর্জরিত হয়ে সমস্ত হসপিটাল ব্যর্থ হয়ে অবশেষে সে মুসলমানদের কাছে শুনল যে আমাদের একটা কুয়া আছে যার পানি খেলে রোগ সেরে যায়। ও আল্লাহর নামই শুনতে পারে না, আল্লাহ বলে কিছুই নাই, কিন্তু অবশেষে নিজের রোগের যন্ত্রণায় কাতর হয়ে আসছিল এখানে, এবং জমজমের পানি খাওয়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত রোগ আল্লাহর ইচ্ছে ভালো হয়ে গেছিল। তাই সে বলেছিল, এটা কখনই মানুষের সৃষ্টি নয়, মানুষ কখনোই এরকম পানি সৃষ্টি করতে পারে না। এবং তিনি নিজে পানির উপর রিসার্চ শুরু করলেন, দেখলেন সেখানে এমন কিছু পদার্থ দেওয়া আছে যে পৃথিবীর কোনো পানিতে নাই, সেজন্য ওই পানিতে পোকা হয় না, ওই পানিতে গন্ধ হয় না, ওই পানিতে কখনোই কশ্চিনকালে কোন রোগ জীবনে টিকতে পারে না। এই অলৌকিকত্ব এমনি হয়েছে নাকি? ইব্রাহিমের একটা দোয়া, আপনার তো দোয়ায় বিশ্বাস করেন না তাই না? সৎ লোকের দোয়া যে কত কাজে লাগে। যখন ফিরে আসছেন ইব্রাহিম স্ত্রী এবং সন্তানকে রেখে আড়ালে গিয়ে, তিনি আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করেছিলেন। সে দোয়াটা কোরআনে দেখুন, সূরা ইব্রাহিমের মধ্যে, রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকীমুস-সালাহ فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون بس একটি আয়াত। হে আল্লাহ, আমরা রেখে যাচ্ছি আমার পরিবারের একটি অংশ, কারণ আরেকটা অংশ তো বিবি সারা স্ত্রী, তিনি আছেন ফিলিস্তিনে, আর এটা হাজরা আরেক স্ত্রী, একটা অংশ হচ্ছে না, আমরা আমার পরিবারের একটি অংশকে আজকে রেখে যাচ্ছি ইন্দা বাইতিকাল মুহাররম, তোমার এই সম্মানিত গৃহের কাছে। তখন কিন্তু গৃহটির কিছু নাই, প্লেন ল্যান্ড। কেন রেখে যাচ্ছি? রব্বানা লিয়ুকীমুস-সালাহ, যেন তারা এখানে সালাত কায়েম করতে পারে। বলেননি যেন তারা এখানে ব্যবসা বাণিজ্য করে কোটিপতি হতে পারে। রব্বানা লিয়ুকীমুস-সালাহ, যেন তারা এখানে সালাত আদায় করতে পারে, অর্থাৎ তোমার আনুগত্য করবে, তোমার জন্য সিজদা করবে তারা এখানে। فاجعل أفئدة من الناس تهوي إليهم অতঃপর হে আল্লাহ, তুই একদল মানুষের, মিনান্নাস সকল মানুষের নয়, মিনান্নাস বলে মিন তাবিদিয়া, পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্যে কিছু লোকের অন্তরকে তুমি ঘুরিয়ে দাও এই দিকে। ওয়ারজুকহুম মিনাস সামারাত, তাদেরকে বিভিন্ন ফল ফলাদি দিয়ে তুমি রুজি দান করো। লাল লহম ইয়াশকুরুন, যেন তারা তোমার শুকরিয়া আদায় করে। এখানে মূল দুটো দোয়া, একটা হলো আল্লাহর জন্য আনুগত্য সেজদা করা, সালাত কায়েম করা, আর 2 নম্বর হলো আল্লাহ তুমি একদল মানুষের অন্তরকে ঝুঁকিয়ে দাও, তারা যেন এখানে আসে তাদেরকে সাহায্য করার জন্য, আর তিন নম্বর হলো তুমি তাদেরকে রুজি দান করো যেন তারা শুকরিয়া আদায় করে। মক্কায় আজ পর্যন্ত গম হয় না, ধান হয় না, কিছুই হয় না, স্রেফ পাহাড়ের চটিয়াল ময়দান পড়ে আছে। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের এমন কোন পবিত্র খাদ্য নাই পৃথিবীতে যা সবসময় মক্কায় দিন রাত পাওয়া যায় না। বলুন সুবহানাল্লাহ। দোয়া, ওই যে ইব্রাহিমের দোয়া, ইব্রাহিম দোয়া করে ফিরে এলেন, কিছুক্ষণের মধ্যেই এক দুদিনের মধ্যেই পাওয়া গেল, কাফেলা চলে এলো, জোরহম কাফেলা। তারা দেখলো যে উপর থেকে কাক আসতেছে, তোমরা পানি যেখানে কাক সেখান থেকে নামবেই, তৃষ্ণার্ত পাখি। ওই কাক ওড়া দেখেই যাত্রীবাহী যাত্রী একদল কাফেলা যাচ্ছিল বনু জোরহম গোত্রের, তারা ছুটে চলে আসছে, এখানে নিশ্চয়ই কাক আছে, নিশ্চয়ই পানি আছে। কেউ নাই, মানুষজন কিছু নাই, বস্তি নাই, বাড়ি নেই, খালি পানি। ব্যাপার কি, দূরে দেখা গেল একজন মহিলা বসে একজন ছোট্ট বাচ্চা কোলে করে নিয়ে, অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে যে বললেন, মা এই পানির মালিককে আপনি? তাহলে হ্যাঁ, আমরা এখানে যদি বসবাস করি আমরা একটু পানি পান করতে চাই, আপনার কি অনুমতি আছে? হ্যাঁ অনুমতি আছে, তবে শর্ত তোমাদেরকে এখানে বসবাস করতে হবে। তো তো আনন্দে আটখানা। তৎক্ষণ যুগে পানির ধারে কেউ বসবাস করার পরিমর্গে পানি এক গ্লাস পানি কাউকে দিত না তখন, আর বসবাস করার অনুমতি সানন্দ তারা গ্রহণ করলেন। এই বনু জোরহম গোত্রে পরবর্তীতে হজরত ইসমাইল বিবাহ করলেন, সেইভাবে মক্কা আবাদ হল, চলছে আজ পর্যন্ত। এবার আসুন কনক্লুশনে আসা যাক, মূর্তিহীন মূর্তি ভাঙ্গা জাতি ইব্রাহিম এবং তার ছেলে ইসমাইল দুজনে মিলে কাবা গৃহ নির্মাণ করলেন এবং সেখানে তারা সালাত আদায় শুরু করলেন। মূর্তির খবর ছিল না, মূর্তি ভাঙার অপরাধে তার আগুনে পুড়িয়ে শাস্তির নির্দেশ হয়েছিল। আর সেই ইব্রাহিমের সেই কাবা ঘরে আড়াই হাজার বছরের মধ্যেই মূর্তিতে ভরে গেল। শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এলেন মদিনাতে মক্কাতে নবী হয়ে, তখন যেদিন তিনি মক্কা জয় করলেন সেদিন 360টা দেবদেবী এই কাবা গৃহে। প্রত্যেকে নিজেকে ইব্রাহিমের সন্তান বলে দাবি করত, প্রত্যেকে হানিফ বলত, ইব্রাহিমের প্রশংসা ইসমাইলের প্রশংসা তারা দিন রাত গর্ব করত। অথচ তারাই ইব্রাহিমের আদর্শচ্যুত হয়ে মূর্তি পূজা সেখানে শুরু করেছিল। আল্লাহ নবী কি বললেন তাদেরকে, তোমরা মূর্তি কেন পূজা করছ? যে কথা ইব্রাহিম বলেছেন সে কথা উনিও বললেন। এই বলাতে ওদিন ইব্রাহিমের আগুনে পোড়ানো হত্যা করা নির্দেশ দেওয়া হয়েছিল, আর এনাকে একবারে জীবন্ত শেষ করার নির্দেশ দেওয়া হল। 14 জন নেতা মিলে মিটিং করে মৃত্যু ওনাকে মৃত্যুদণ্ড ঘোষণা করে দিল। রাতে উনি চলে গেলেন মদিনায় হিজরত করে। খেয়াল করুন ইতিহাস, সেদিন এবং এদিন কাবা ঠিকই আছে, কিন্তু সেদিন কাবায় মূর্তি ছিল না, আজকে কাবায় মূর্তি ভরা। এবার আমার রসুল মৃত্যুর আগে বলে যাচ্ছেন, দেখো লা তাকুমু সাআতু হাত্তা তালহাকা কাবায়লু মিন উম্মতি বিল আওথান ওয়া হাত্তা তালহাকা কাবায়লু মিন উম্মতি বিল মুশরিকিন। অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আমার এই উম্মতে মুহাম্মাদের একদল লোক মুশরিকদের সঙ্গে মিশে না যাবে এবং তারা কবর পূজারী মূর্তি পূজারী না হবে। এবার নিজেদের সঙ্গে নিজের অবস্থা যাচাই করুন, হাদিসটা সামনে রাখেন। ওয়ান আবি হিয়াজিল আসাদি ক্বালা ক্বালা আলী আলিয়্যুন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আলা আবআসুকা আলা মা বাআসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হিয়াজ আল আসাদি ইনি কে? ইনি হচ্ছেন হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুর খেলাফতকালে পুলিশ প্রধান, আমরা যাকে এখন আইজি বলি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, উনি এই বড় পদের অধিকারী ছিলেন। তাকে তিনি নির্দেশ দিচ্ছেন, হে আবু হিয়াজ তুমি বের হও ইসলামী খেলাফতের কোথাও। লা তাদা তিমসালান ইল্লা তামাসতাহু, মূর্তি যদি কোথাও পাও একদম নিশ্চিহ্ন করে দাও। বলা তাদা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, কোন উঁচু কবর যদি পাও ওটাকে সমান করে দাও। কারণ আমার রসুল আমাকে এই কাজ করার জন্য পাঠিয়েছিলেন, আমিও আজকে খলিফা তোমাকে এই নির্দেশ দিলাম, যাও। এই নির্দেশ শুধু আলীর জমানাতে ছিল না, ওসমানের জমানাতে ছিল, প্রত্যেক খলিফার জমানায় ছিল। মূর্তিকে কেউ বরদাস্ত করে নাই। আজকের মুসলমানদের ঘরে ঘরে ছবি আর মূর্তি ছাড়া কোনো খবরই নাই। এমন ঘর নেই যেখানে ছবি নাই, এমন রাস্তা নাই যেখানে মূর্তি নাই। قال رسول الله صلى الله عليه وسلم لا تدخل الملائكه بيتا فيه سوره رواه النسائي ফেরেশতারা কখনোই ওই গৃহে প্রবেশ করেন না, রহমতের ফেরেশতারা, যে গৃহে ছবি থাকে। কিয়ামতের দিন সবচেয়ে বেশি আযাব দেওয়া হবে যারা ছবি তোলে, ছবি তৈরি করে তাদেরকে, মুসাফিরুন যারা, কারণ এর মাধ্যমেই শিরক এসেছে দুনিয়াতে। মাটি দিয়ে তৈরি করা মূর্তি পূজা করা এবং ছবি টাঙিয়ে মূর্তি পূজা করার মধ্যে কোন পার্থক্য নাই। বহু আগে মিস্টার নেহরুর কথাই বারবার মনে আসে, যদিও মুসলমান ছিলেন না তিনি, কিন্তু কথাটা এমন হক কথা বলে গেছেন যে বলতে মন চায় বারবার। উনি একবার আজমির গেছিলেন, যেখানে মুসলমানরা পূজা করার জন্য যায়, আর আমাদের নেতা নেত্রীরা দৌড়ায় সেখানে পুণ্য হাসিল করার জন্য। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই জমা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ সেখানে জমা হয়। ওরসের দিন রাজনৈতিক নেতার লোকজন পেলে কিছু বক্তৃতা করে, এটা তাদের চরিত্র। নেহরু সেখানে যে বক্তৃতা করছেন, এক পর্যায়ে বলছেন হিন্দুস্তানি ভাইও, হিন্দু আর মুসলমান ভারত মাতা কে দো সন্তান হ্যায়, দুনো মে কোই ফর্ক নহি হ্যায়, সিরফ এহি হ্যায় হিন্দু আপনে দেবতাওয়ো কো পূজতে হ্যায় সামনে খড়া রাখ কে, আর মুসলমান আপনে দেবতাওয়ো কো পূজতে হ্যায় কবর মে ঢাপ কে। হে মুসলমান এবং হিন্দুরা, তোমরা ভারত মাতার দুই সন্তান, কোন পার্থক্য তোমাদের মধ্যে নাই। এতটুকুই আছে, হিন্দুরা তাদের দেবতাকে সামনে খাড়া রেখে পূজা করে, আর মুসলমানরা তাদের দেবতাকে মাটির তলে ঢেকে রেখে পূজা করে। কথা ঠিক বলেনি, একেবারে হক্কা তো বলেছে, আমরা তো তাই করি। ধর্মনেতা যারা, যারা ধার্মিক লোক, অধিকাংশই আজকে কবর পূজারী। 1921 সালে বাংলাদেশ সরকারের দেওয়া হিসাব মোতাবেক এদেশে 2,98,000 পীর। এই পীরগুলো যেই মরবে তেমনি সেখানে কবর পূজা হবে, আর এখন তো মাশাআল্লাহ আরো বেশি হওয়ার কথা। গভর্নমেন্ট আরেকটা হিসাব দিলে আমরা খুশি হতাম। আর রাজনৈতিক নেতারাও ধর্মনেতাদের চাইতে আরো বেশি শিরক করে। ওখান তো একটা কবর আছে, এদের কবরও লাগে না, যেখানে সেখানে রড সিমেন্ট খাড়া করে দিয়ে নাম দেয় শহীদ মিনার, লাশের খবর নাই শহীদ মিনার। যাচ্ছে সেখানে কারা? দেশের যত বড় নেতারা সব সেখানে যাচ্ছে। কার টাকায় বানানো হচ্ছে? আপনার আমার ট্যাক্সের টাকায় বানানো হচ্ছে। নিজের পকেটে বসে ব্যয় করে তারা শহীদ মিনার বানায় না কোথাও, স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় মূর্তি আর মূর্তি। এটা মুসলমানের দেশ। অথচ মালয়েশিয়া যান, যেখানে সকলে 56 জন মুসলমান, বাকি সবে অমুসলমান, সেখানে প্রত্যেক রাস্তায় রাস্তায় ইসলামের সংস্কৃতির চিহ্ন আপনি পাবেন। আর এখানে 90% লোক মুসলমান বাংলাদেশে, বিদেশ থেকে ওখানে আসলেই আগে গিয়ে দেখবে মূর্তি, মাশাআল্লাহ। কোন রাজা মহারাজা আসলে আগে যাও সাভারে গিয়ে, সেখানে যে নম নম করো, নীরবে যে দাঁড়িয়ে থাকো আর ফুল দাও। ওই সিমেন্ট বানিয়েছে যে রাজমিস্ত্রি, আমি তোমাকে তাকে ধন্যবাদ দেওয়া উচিত যে ওগুলো হাড্ডি দিয়ে পিটিয়ে গুঁড়ি করে তারপরে ওগুলি বানিয়েছে। আর এখন যে ওর গায়ে যদি কেউ একটু হাড্ডি একটা লাঠি মারে, লাঠি দিয়ে তার জান হালাক করে দিবে। কি মানুষ! সেই আয়াতটাই তো মনে আসে যেটা বলেছেন ইব্রাহিম তার বাপকে, আব্বা হে আমার কওমের নেতারা, নিজে হাতে তোমরা যে জিনিসটা গড়লে সেখানে গিয়ে আবার ইবাদত করো, আমরা কি তাই বলবো না? 109 বিঘা জমি এরিয়া ঘিরে নিয়ে নিজ হাতে লক্ষ লক্ষ ডলার খরচ করে যে স্মৃতিসৌধ বানালে, আবার সেখানে যে নম নম নম করো, কি ওই মূর্তি পূজার এই মিনার পূজায় কোন পার্থক্য আছে? অত মুসলমানদের উচিত ছিল সিরেফ আল্লাহর কাছে মাথা নত করা, আল্লাহর বিধান অনুযায়ী জীবন গড়া। যদি আজকে মূর্তি রেখে দিয়ে আমরা কোরবানি করি, জানি না আপনার আমার কোরবানি কবুল হবে কিনা আল্লাহর কাছে। হ্যাঁ, গোস্ত খাওয়া তো হবে, এটা তো শর্টকেজ নেই, গোস্ত খাওয়া যাবে। গোস্ত খাওয়ার এতই লোভ, কাল একজন আমার নিকট আত্মীয় বলছে একটা খাসি কিনেছি আর একটা ভাগা নিয়েছি। কেন? আর হাসে, আসল কথা বলতে পারছে না। কেন? ব্যাপার স্যাপার কি? একটা কোরবানি একটা গোস্ত খাওয়া? তার ভাই বলেন না, ছেলে বিলে শোনে না। কি চরিত্র দাঁড়িয়ে গেছে আমাদের, গোস্ত খোরের দল সব আমরা। মুসলমান যদি হবে আগে মূর্তি ভাঙতে হবে, তারপরে কোরবানি করবেন। মূর্তি ঘরে ঘরে, ছবি ঘরে ঘরে, সব এমনকি মসজিদের গায়ে পর্যন্ত বড় বড় ছবি টাঙানো হচ্ছে। গেছিলাম গত বছরের দিনাজপুর এক সম্মেলনে, সকালবেলা হাঁটতে বেরিয়েছি, ওরে সুবহানাল্লাহ, বড় একটা মসজিদ, আহলেসের মসজিদ, গায়ে শুধু গায়ে না ভিতরে উজুখানায় বড় বড় একেবারে পোস্টার মারি রেখে দিয়েছে। হুজুরের ফাতোয়া দিয়েছে যে মাঝখানে কেটে ফেল দিলি, ওই ফাতোয়া জায়েজ আছে, ওই ওই মূর্তি নাকি জায়েজ, আবক্ষ মূর্তি যাকে বলা হয়। বরং এটাই হতে পারে, এই মাথা সমেত বুক কেটে ফেলে দিয়ে বাকি অংশ যদি রাখো তাহলে হয়তো বা কেউ কেউ জায়েজ করতে পারে, কিন্তু তা রাখা হবে না। মাথা সহ অর্ধেক রাখা আর আস্ত রাখা এখন পার্থক্য আছে নাকি? মানুষ ঠ্যাং দেখে বোঝে না, মাথা দেখে বোঝে যে লোকটা কে, পাগলও বোঝে যে মাথা দেখে মানুষ চিহ্নিত হয়, ঠ্যাং দেখে কেউ বোঝে না। আর বোকা মৌলবীরা আমাদের বুঝাচ্ছে যদি কেটে ফেলতে তো মরে গেল, অতএব ওটা জায়েজ। এই মৌলবীদের আগে মাথা কাটা দরকার যে মৌলবী এগুলো ফতোয়া দিচ্ছে। সাবধান আপনারা, মূর্তি ঘরে রাখবেন না, ছবি ঘরে রাখবেন না, ছবিওয়ালা কোনো কিছু থাকবে না। রাখলে আপনার ব্যাপার, কবরের সবাইকে যেতে হবে, আপনাকেও যেতে হবে। গায়ের জোরে কোরআন হাদিস পরিবর্তন করার চেষ্টা করবেন না। আমরা আলেম, আমরা হক কথা বলবই, আপনি যে পাটি করেন না কেন। আপনি তো 3 বছর জেল খাটিয়েছেন, আরো 10 বছর জেল খাটানোর কোনো আপত্তি আমার নাই, কিন্তু হক কথা আমরা বলে যাবো এখান থেকে, এটাই আমাদের নিয়ম। নবীরা বলে মার খেয়েছে, আমরা বলে মার খাবো। শির্ক বিধাত অক্ষুন্ন থাকবে, আর কোরবানি একটা জায়গায় 10টা হবে, একটা কোরবানি আপনার কবুল হবে না আল্লাহর কাছে। অত সস্তা মনে করেছেন না? জান্নাত কি নানির বাড়ি নাকি যে কিছু মৌলবী নিয়ে মিলাদ পড়াই দেবো আর হয়ে যাবে, জান্নাত চলে যাব? অত সহজ নয়। ইব্রাহিমের জীবনের এই একটা সাইড খালি বললাম, মূর্তির সাইড, একটা সাইড আছে তারকা পূজার সাইড। তিনি তারকা পূজারীদের বিরুদ্ধে জিহাদ করেছিলেন, ওটা আজকে বাদ, আল্লাহ পাক তৌফিক দিলে পরে আপনারা শুনবেন। শুধু বলবো সেদিনের মূর্তিহীন ইব্রাহিমি সভ্যতা, রসুলের জমানায় মূর্তি ভরা কাবা সভ্যতা, আবার আমার নবী এসে কাবাঘর সাফ করে দিয়ে চলে গেছেন জাল হাক ওয়া জাহাকাল বাতিল বলে, আজকে আমরাও কিন্তু সেই একই অবস্থায় পড়ে গেছি। 1500 বছর হয়নি আমার নবী চলে গেছেন, আমরা আজকে আমাদের ঘরে ঘরে মূর্তি আর মূর্তি, রাষ্ট্রের মূর্তি, রাস্তায় মূর্তি, বিশ্ববিদ্যালয়ে মূর্তি, মাদ্রাসায় মূর্তি। এখন যদি পড়তে মাদ্রাসায় বলে শহীদ মিনার গড়া লাগবে, আর মূর্তি ঝুলানো লাগবে, না ঝুলিলে সব বন্ধ হয়ে যাবে। দিন দিন আস্তে আস্তে কঠিন হচ্ছে, বোধহয় ইব্রাহিমের পরীক্ষা আমাদের উপরে নেমে আসে নাকি আল্লাহ ভালো জানে। দুদিন পরে বলে তোমরা রাষ্ট্রদ্রোহী, তোমরা সমাজদ্রোহী, তোমরা সরকারদ্রোহী, তোমরা দেশদ্রোহী বলে সবগুলো হাতে ঢুকাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌহিদের উপরে কায়েম থাকা তৌফিক দান করুন, এবং আমাদের কোরবানি সত্যিকার অর্থে যেন আল্লাহর নৈকট্য হাসিলের মাধ্যম হয়, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আকুলু কৌলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। হাদিসটা আবার মনে করিয়ে দিই, আগামী কাল কিন্তু আরাফার দিন, অনেক মুসলিম শেষে আসছেন, তো তাদের উদ্দেশ্যে আবার বলে দিচ্ছি, সওমু ইয়াওমি আরাফাতা আহতাসুবু আন ইউকাফফিরা সানাতাল লাযি ক্বাবলাহু ওয়াস সানাতাল লাযি বাদাহু। আরাফার দিন সিয়াম, একটা সিয়াম পালন করাকে আল্লাহ রাসূল বলছেন, আমি মনে করি বিগত 1 বছরের এবং আগামী 1 বছর 2 বছরের গোনা আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন। দয়া করে আজকে রাত্রে সেহরি খাবেন, কালকে আপনারা সিয়াম রাখবেন, কোনো সমস্যা হবে না। গ্যাস্ট্রিক রোগী হলেও রাখবেন, আল্লাহকে বলে আল্লাহ তোমার ভয়ে তোমার নেকির জন্য গ্যাস্ট্রিক রোগী অসত্য রাখছি, আল্লাহ তুমি আমার গ্যাস্ট্রিক সারিয়ে দাও, দেখবেন বিকেলবেলা আপনার গ্যাস্ট্রিক ঠিক হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিক। আসসালামু আলাইকুম।